Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillahi rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. আমরা আলোচনা করছিলাম প্রাত্যহিক ইবাদত নিয়ে, আমরা প্রত্যেক দিন আল্লাহর ইবাদত কি কি করব আলোচনা করছিলাম। আমরা পৌঁছেছিলাম এশা অবধি। এশার আগে ঘুমানো নিষেধ, আর এশার পরে কথা বলা নিষেধ। কেন জানেন? কথা বলা বলতে এশার পরে গল্প স্বল্প করবেন না। গল্প স্বল্প করলে আপনার রাত মানে দেরি হয়ে যাবে, শুতে দেরি হলে পরে আপনি তাহাজ্জুদে বা ফজরে উঠতে পারবেন না। এই জন্য এশার পরে নিষেধ। একান্ত প্রয়োজনীয় কথাবার্তা, পড়াশোনা ইত্যাদি ছাড়া আপনি ফালতু রাত জাগবেন না এশার পরে। আর কাজের লোক হয়ে ধরুন কথাই নিজেদের ডিউটি 10টা 11টা 12টা, ব্যাপার আলাদা। কিন্তু এশার আগে ঘুমানো নিষেধ কেন? যাতে করে আপনার, কারণ সারাদিন মেহনতি লোকরা যদি এশার আগে ঘুমিয়ে যায়, দেখবেন অনেকে আছে, পাড়াগ্রামের কথা বলছি, মাঠে কাজকর্ম করে এসে খায়, খাইয়ে দিয়ে যদি এশার আগে, এশার আগার হয় না, একটু রেস্ট নেই, যদি ঘুমিয়ে যায়, আর বাঙালিদের ভাত ঘুম বলে, ভাত ঘুম মানে কি, দারুণ নেশার ঘুম, তো সেই ঘুম থেকে আর উঠে হয়তো এশার নামাজটা পড়তে পারবে না। আর এই জন্যই হাদিসে আছে দুটো নামাজ মুনাফিকের জন্য খুব ভারী, কি কি, ফজর আর এশা। বর্তমানে এশার নামাজ ভারী লাগে? ফজরের নামাজ ভারী লাগে, কেন, ঘুমের সময়। কিন্তু এশার নামাজ বর্তমানে ভারী আছে? ভারী নাই। কিন্তু ওই লোকদের জন্য আছে, যেমন যাদের কথা বলা হলো, যারা লেবার খাটে, যারা মাঠে কাজ করে এসে সন্ধ্যার সময় বাড়িতে আসে, কিছু খাওয়া দাওয়া করে এবারে তারা একটু রেস্ট নিতে যায়, বাস তাদের জন্য বড় কঠিন। এই জন্য এশার আগে ঘুমাতে নিষেধ করা হয়েছে। এশার নামাজ পর বাড়ি এসে 4 বা 6 রাকাত নামাজ পড়ার কথা কোন কোন হাদিসে পাওয়া যায়, কিন্তু সে হাদিস সহি না। কোন কর্মে দ্বিধাগ্রস্ত হলে আপনি নিজ রবের কাছে পরামর্শ নিন এবং তার জন্য ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করুন। ইস্তেখারার নামাজ আছে, ইস্তেখারা মানে হচ্ছে যে আপনি কোন বিষয়ে, আপনি 4.5 বাইনে দোকানটা খুলবেন না খুলবেন না, আপনার 14 গ্রামের অমুক জায়গাতে আপনার মেয়ের বিয়ে দেবেন না দেবেন না, আপনি বিয়ে করবেন তো দুই জায়গা থেকে সম্বন্ধ এসেছে, কোন জায়গায় করবেন, দ্বন্দ্বে আছেন, কোন মেয়েটা আপনার জন্য ভালো হবে, এই দ্বন্দ্বে যখন থাকবেন তখন আল্লাহর কাছে পরামর্শ নেবেন কিভাবে, 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিকা, যে দোয়া আছে সেই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহর কাছে পরামর্শ নেবেন যে আল্লাহ আমি কোনটাকে ধরব, কোনটাকে ছাড়ব, বা কোনটা আমার জন্য ভালো হবে। এটাকে কিসের নামাজ বলে? ইস্তেখারার নামাজ। কোন সমস্যায় পড়লে অথবা কোন প্রয়োজন পূরণ করার দরকার হলে সালাতুল হাজা পড়েন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তার মানে সবুর এবং সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তো আপনি এমনি কি আল্লাহ আমাকে বাঁচাও, এ আল্লাহ আমাকে এই দাও, এ আল্লাহ আমাকে ওই দাও, নামাজ পড়েন, নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চান, সিজদায় দোয়া করুন, তাশাহুদে দোয়া করুন, কিংবা নামাজে সালাম ফেরার পরে আপনি আল্লাহর কাছে বলুন যে আল্লাহ আমি এই প্রয়োজন তোমার কাছে চাচ্ছি। যেন বাংলাদেশ আরবি দোয়া মুখস্থ না থাকে, বাংলাতে করতে হয়, তাহলে নামাজের পরে এটা হচ্ছে সালাতুল হাজা, প্রয়োজনের নামাজ। কোন পাপ করে ফেললে আল্লাহর কাছে তওবা করতে হলে ক্ষমা লাভের জন্য আপনি সালাতুত তওবা পড়তে পারেন, 2 রাকাত সালাত পড়ে আপনি কি করবেন, আল্লাহর কাছে তওবা করবেন। আর তওবার কটা শর্ত আছে? কটা? 6টা শর্ত। কে বলতে পারবে তওবার শর্ত কি? হ্যাঁ বাবুল ভাই, তওবার শর্ত কটা বলতে পারবেন? হ্যাঁ জানেন, তওবা শর্ত মনে আছে কয়টা? 6টা শর্ত আছে। তওবা একমাত্র আল্লাহর জন্য করতে হবে, বর্তমানে পাপ বর্জন করতে হবে, সেই পাপ আর জীবনে করবেন না, এই দৃঢ় সংকল্প হতে হবে, তার জন্য অনুতপ্ত হতে হবে, বান্দার হক হলে পরে সেই হক ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা চেয়ে নিতে হবে। আর 6 নম্বর শর্ত হল যথাসময়ে তওবা করতে হবে। তাহলে এই তওবা এইভাবে করলে পরে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে ক্ষমা পেতে পারবেন। চন্দ্রে অথবা সূর্যে গ্রহণ লাগলে যথা নিয়মে যথা জামাত সহকারে কিসের নামাজ বলে, সালাতুল কুসুফ বা সালাতুল খুসুফ, চন্দ্রগ্রহণের নামাজ, সূর্য গ্রহণের নামাজ। এই সময়ে গর্ভবতী মেয়েদেরকে বাড়ি থেকে বের হতে নেই, এই সময়ে কাটতে নেই, এই সময়ে হাঁটতে নেই, বিভিন্ন কথা পাড়াগ্রামে সাধারণত প্রচলিত আছে, ঠিক না? এগুলো বিজ্ঞানভাবে বিজ্ঞানীভাবে আপনার প্রমাণিত নয়, আর শরীয়ত এরকম কোন বাধা নিষেধ নেই। বিজ্ঞান বলছে যখন সূর্যে গ্রহণ লাগবে বিশেষ করে, তখন সূর্যের দিকে সরাসরি তাকিয়ে দেখো না, কারণ তাতে চোখের ক্ষতি হতে পারে। কারণ ওই সময়ে সূর্যের যে সাতটা রং আছে, সেই রং হয়তো বেগুনি রং তখন বেশি আসে, তো সেই বেগুনি রং তোমার চোখের ক্ষতি করতে পারে। এই জন্য বিশেষ গ্লাস আছে বা কাঁচ আছে বা চশমা আছে, তা দিয়ে তুমি দেখতে পারো, অথবা থালাতে পানি নিয়ে দেখতে পারো, পানিতে দেখতে পারো, কিংবা আয়না নিয়ে দেখতে পারো ইত্যাদি। যাই হোক, অনাবৃষ্টি দেখা দিলে যথা নিয়মে জামাত সহকারে সালাতুল ইস্তিসকা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। এটাকে কিছু কিসের সালাত বলে, সালাতুল ইস্তিসকা, আলাদা নিয়ম আছে, সেসব নিয়ম জেনে আপনি সালাতুল ইস্তিসকা পড়বেন। আর যদি আম দোয়া করতে চান তো জুমার খোদবায় দোয়া করতে পারেন, তাই না? বৃষ্টির জন্য জুমার খোদবায় দেখেছেন আপনারা, হাত তুলে দোয়া করা যায়। জুমার দিন বেশি বেশি করে দরুদ পড়ুন, আর জুমার রাতে অথবা দিনে সোরা কাহাব পড়ুন। সকাল সকাল গোসল করে মসজিদে উপস্থিত হন, নিয়মিতভাবে জুমার নামাজ আদায় করুন। এই দিনে দোয়া কবুল হওয়ার সময় খুঁজতে আল্লাহর ইবাদতে ও দোয়ায় মশগুল থাকুন। অবশ্য রুজি সন্ধানের প্রয়োজন থাকলে কাজে বেরিয়ে যান। এ হল জুমার দিনের কর্তব্য। জুমার দিনের কর্তব্য বিভিন্ন বিস্তারিত আগে আপনারা শুনেছেন, খালি স্মরণ করিয়ে দেওয়া যে আপনার প্রাপ্যই কি, আমল কি। এবার চলুন রোজার কথা। প্রত্যেক সোম ও বৃহস্পতিবার রোজা রাখতে হয়, তাই না? এমনিতে ফরজ রোজা কি? রমজান। তারপরে আপনার রমজানের পর কি আছে? সুন্নত রোজা, সওয়ালের ছয়টা রোজা, তাই না? তারপর তারপরে আছে মহররমের, না আরাফাতের দিন, তার আগে আরাফাত, আরাফাতের দিনে আরাফাতের রোজা। তারপর আছে মহররমের দুটা রোজা, নয় দশ দশ তারিখে মহররমের রোজা। এগুলো সব ফজিলত আপনাদের জানা আছে। আর যদি আপনি আরো বেশি রোজা রাখতে চান, প্রত্যেক মাসে তিনটে রোজা, ১৩, ১৪, ১৫ তারিখে। আর যদি আরো বেশি রাখতে চান তাহলে প্রত্যেক সপ্তাহে দুটো রোজা, সোমবার আর বৃহস্পতিবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মাসে তিনটি রোজা রাখা সারা বছর রোজা রাখার সমতুল্য। তার মানে তিনটে রোজা রাখলেন, তিন দশে ৩০ হয়ে গেল, এক মাস রোজা রাখা হয়নি, তিনটে রোজা রাখলে এক মাস রাখা হয়ে গেল। তাহলে প্রত্যেক মাসে রাখলে সারা বছরই আপনার, আর রমজানা তো রাখবেনি, আপনার সারা বছর রোজা রাখার সব হয়ে যাবে। আবু জার বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখবে তার সারা বছর রোজা রাখা হবে। আল্লাহ আজ্জাল্লাহ এর সত্যায়ন অবতীর্ণ করে বলেন, কেউ কোনো ভালো কাজ করলে সে তা দশ গুণ প্রতিদান পাবে। মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আশর মানে দশ গুণ আল্লাহ তাআলা সওয়াব এমনিতেই বর্ধন করেন, আর একদিন দশ দিনের সমান। ইবনে আব্বাস হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধৈর্যের মাস কোনটা? রমজানের মাস, ধৈর্যের মাস, কারণ সেই সময় কত কষ্ট হয় মানুষের। এই মাসের রোজা আর প্রত্যেক মাসের তিনটি রোজা অন্তরের বিদ্বেষ ও খটকা দূর করে দেয়। অতএব অন্তরের বিদ্বেষ দূর করার জন্য আপনি মাসের মাস তিনটি রোজা রাখেন। মহররম মাসের অধিকাংশ দিন রোজা রাখার চেষ্টা করুন। মহররম মাসের, মহররমের দুটো আলাদা কথা, আশুরার রোজা ওটা, কিন্তু মহররম মাসেরও অধিকাংশ রোজা রাখা যায়, বিশেষ করে নয় দশ তারিখে আসলে রোজা, এটা আপনার এক বছরের পাপ মাফ করে দেয়। আর আরাফাতের রোজা, আরাফাতের রোজা কয় বছরের পাপ মাফ করে? দু বছরের পাপ মাফ করে, আগামী এক বছর এবং পিছনের এক বছর। শাবান মাসের অধিকাংশ দিন রোজা রাখার চেষ্টা করুন। শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ দিনে রোজা রাখতেন। রমজান মাসের রোজা রাখার সাথে সাথে নিয়মিত তারাবি পড়ুন। বছরের সর্বশ্রেষ্ঠ রাত্রি শবে কদর রাত্রির খোঁজে শেষ দশকের সমস্ত বেজর রাত্রি জাগরণ করে ইবাদত করার চেষ্টা করুন, বরং জোর বেজর সবগুলি জেগে আপনি খোঁজ করুন। কোন জরুরি নয় যে বেজর রাত্রিতেই হবে, জোর রাত্রিতেও হতে পারে। এই জন্য যদি সারা বিশ্বে কোন জায়গায় জোর কোন জায়গায় বেজর, অনেকে জিজ্ঞেস করে হুজুর তাহলে কি করে আমরা, না জোর বেজর সব দিনই সব রাতেই হতে পারে, কিন্তু জোরের তুলনায় বেজর রাত্রে সম্ভাবনা বেশি, আর বেজর রাত্রিগুলির মধ্যে ২৭ তারিখে হওয়াটা সম্ভাবনা বেশি। ২৭ তারিখেই হবে তা না, কিন্তু বহু চালাক মানুষ আছে কেবল ২৭ তারিখে জাগে, তারা মনে করে আজকেই হচ্ছে সবে কদর, এ হচ্ছে চালাকি অথবা দায় সারার কাজ। আর রমজানের পর বললাম সকালে ৬টা রোজা রাখবেন, আপনার সারা বছর রোজা রাখা হবে। তাহলে সারা বছর রোজা রাখার দুটো বুদ্ধি, হ্যাঁ বাদশাহ, এখনই বললাম যে সারা বছর রোজা রাখার সওয়াব নিতে হলে দুটো কাজ করা যাবে, কি কি? এক হচ্ছে প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখবেন, সারা বছর রোজা রাখা হবে। আর দ্বিতীয় কোনটা? রমজানের পর সওয়ালে ৬টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা হবে। রমজানে ৩০০ দিন হয়ে গেল, আর সওয়ালে ৬টা, ৬ দশে ৬০, ৩৬০ হয়ে গেল সারা বছর ৬০, আর হল আপনার কিস্তি মাস, অতএব আপনার রোজা সারা বছর রোজা রাখা হয়ে গেল। বছরের সর্বশ্রেষ্ঠ দিন জুলহজ মাসের প্রথম ৯ দিন সর্বপ্রকার নেক আমল করার চেষ্টা করুন। দেখেন প্রথম ৯ দিন জুলহজের রোজা রাখতে পারেন, এখানেও রোজা রাখা মুস্তাহাব, যেহেতু এই দিনের আমলগুলো খুব মানে আল্লাহর কাছে খুব প্রিয়। বিশেষ করে এই মাসের ৯ তারিখে আরাফা রোজা রেখে আপনি আগামী ও গত আগামী দুই বছরের রোজা দুই বছরের গোনা আপনি মাফ করিয়ে নেন। ১০ তারিখে সাধ্য মতো কোরবানি করুন, ঈদের নামাজ পড়ে খুশি করুন, অপরকে খুশি হন, মানে ঈদের নামাজ পড়ে নিজে খুশি হন আর অপরকে খুশি করুন, তবে সেই খুশিতে সিনেমা দেখবেন না, খুশি যেভাবে বৈধ খুশি সেই খুশি করবেন। খুব বেশি শক্তি থাকলে একদিন পর একদিন দাউদি রোজা রাখুন। দাউদি রোজা কাকে বলে? একদিন পর একদিন, সব থেকে বললাম যে সব থেকে বেশি রোজা যারা রাখতে চায় তারা সপ্তাহে কটা রাখবে? ২, এখন না আরো আমি রাখবো, প্রত্যেক দিন রোজা রাখবো, চলবে? চলবে না। যদি আপনি চান তাহলে একদিন পর একদিন, এটাকে দাউদি রোজা বলে। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রাখতেন না। আর একটা রোজা রাখা নিষেধ, সেটাকে ভেসাল বলা হয়, সাওমে ভেসাল। সেটা কি? সেটা হচ্ছে ইফতারি না করে রোজা রেখে যাওয়া, ইফতারি না করে এক টানা রোজা রেখে যাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, আর অন্য কারোর জন্য রাখা জায়েজ নয়। দেখেন এটা সুন্নত মনে করে রাখা হবে না, কারণ এটা খাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তিনি বলেছিলেন যে আমি এ ব্যাপারে তোমাদের মতো নই, বা তোমরা এ ব্যাপারে আমাদের মতো নও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, কিন্তু আমাদের মতো মানুষ ছিলেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু আমরা তার মতো মানুষ, আমরা তার মতো মানুষ চেষ্টা করি যে তার মতো হব, পারব? অসম্ভব। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এ ব্যাপারে তোমরা আমার মতো নও, আমি রাত্রি যাপন করি আর আমার রব আমাকে খাওয়ান পান করান। আপনাদের মধ্যে কেউ খান পান করেন নাকি রাত্রে? স্বপ্নে খান কিন্তু পেট ভরে না, তাই না? তাহলে কেউ দাবি করতে পারবে না যে আমি না খেয়ে থাকতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেছেন তাই জন্য। আরেক প্রকার রোজা আছে যেটা একটা ওষুধ, এ হচ্ছে যৌন পীড়িত যুবকদের জন্য, যদি তারা যৌন যন্ত্রণায় ছটফট করে বা পাপের আশঙ্কা হয় তাহলে তার উচিত কি? রোজা রেখে নেওয়া। প্রত্যহ সামর্থ্য হলে কিছু না কিছু দান করুন, এবার দানের কথা আসুন, প্রত্যেক দিন আপনি যদি পারেন কিছু না কিছু দান করুন, কিছু না কিছু। অবশ্য দানের বিভিন্ন প্রকার আছে, কেউ পরিশ্রম দান করে, পরিশ্রম দান করা মানে নিজের হানি যে খেটে কারোর একটু উপকার করুন, বুঝতে পারছেন? আপনার বাড়ির সামনে একটা মনে করুন কারপেন্টারের দোকান আছে, সে বেচারি আলমারি তৈরি করছে, খাট তৈরি করছে, ইত্যাদি ইত্যাদি, আপনি বসেই আছেন, তাকে একটু হেল্প করুন। আপনি আমি কেন করবেন? আপনি করেন সেটা আলাদা কথা, আপনি করবেন না সেটা আলাদা কথা, আপনি করতে জরুরি কেউ বলছেন, কিন্তু সবের কাজ সব যদি আপনি পেতে চান, ফালতু বসে আছেন, তাকে একটু সহযোগিতা করুন। আপনি দেখেন এক মুরব্বী দূর থেকে পানি আনছে, কষ্ট হচ্ছে বেচারি, কিংবা কোনো বোঝা কোন থলে নিয়ে আসছে, আপনি গিয়ে তাড়াতাড়ি আমাকে দেন, আমাকে আমি বই দিই, যেভাবেই হোক আপনি আপনার পরিশ্রম দিয়ে তাকে কি করবেন? সদকা করবেন, এরকম তো হয় তাই না? আর টাকা পয়সা দিয়ে সদকা করতে পারেন, আপনি আপনার লেবাস পোশাক দিয়ে সদকা করতে পারেন, আপনি আপনার গাড়ি দিয়ে সদকা, যেমন সাইকেল বললেন, সাইকেল দিয়ে আপনি সদকা, যেভাবেই হোক আপনি সদকার বহু রকম আছে, ভালো কথা বলেও সদকা করা যায়, আপনি করতে থাকুন। অন্নহীনকে অন্ন দান করুন, অক্ষম ব্যক্তির সহযোগিতা করুন, এতিম বিধবা, যেমন অন্ধ রাস্তা পার হচ্ছে যেতে চায় যে অন্ধকে আপনি সহযোগিতা করুন, বিধবার খোঁজ খবর নিন, তবে বিধবার খোঁজ খবর নিতে গিয়ে আবার লাইনে পড়ে যাবেন না। বুঝতে পারছেন, জানাজার অংশগ্রহণ করুন, সামাজিক কাজ করুন। সামাজিক কাজ করুন মানে সামাজিক কাজ বলতে যাতে সমাজের লোকের উপকার হয় সেরকম কাজ করুন। কোথাও কল করে দেন, কোথাও কুয়ো করে দেন, কোথাও মসজিদ করে দেন, কোথাও এই শ্রেণীর আর কি হাসপাতাল করে দেন। আপনার টাকাটা নাই বা হলো, আপনি যোগাযোগ করে ব্যবস্থা করে আপনি করে দিলেও আপনার সওয়াব আছে। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটা মসজিদ বানিয়ে দেবে, আল্লাহ তার ওয়াস্তে তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করবেন। জরুরি নয় আপনি নিজের পকেট থেকে করবেন, কারণ হাদিসে আছে পাখির বাসার মতো যদি কেউ মসজিদ তৈরি করে দেয়। পাখির বাসার মতো কি মসজিদ হয় নাকি? কিন্তু কি হয়, মসজিদের একটা জায়গা তো হবে পাখির বাসার মতো, তাই না? এই যে এত বড় একটা মসজিদ, এখানে একটা ইট পরিমাণ জায়গা পাখির বাসার মতো, একটা ইট যদি আপনি মসজিদে দান করেন, বাস আপনার জন্য মহল তৈরি হয়ে যাবে জান্নাত। যে কোনো ভাবে, এক বছর সীমান্ত অনেক কিছু, যে কোনো ভাবে আপনি যদি মসজিদে দান করেন, আপনি নিজের পয়সা দিয়ে হোক, নিজের মেহনত দিয়ে হোক, নিজের চেষ্টার বলে হোক, দেবে একজন, দান দেবে একজন, সেই দানটা বের করে অমুক জায়গায় পৌঁছানো, এটা তো একটা দরকার, একটা মাধ্যম, তাতেও ইনশাআল্লাহ আপনার সওয়াব হবে। এইসব সামাজিক কাজে মন, কোথায় বিধবা আছে খেতে পাচ্ছে না, কোথায় কি, নিশ্চয়ই আপনাদের টাকা পয়সা যারা বেশি বেশি কামান তাদের খেয়াল রাখা দরকার। গ্রামের বা নিজের পাড়ার কি নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিশেষ করে যদি কেউ এমন লোক থাকে যে তাদের না খেয়ে যান দিন যাচ্ছে, অনেক বিয়ে দিতে কষ্ট, অনেকের বিভিন্ন কষ্ট, তো এই কষ্টগুলো আপনি খেয়াল রাখুন। এগুলো বড় বড় ইবাদত, এ বড় বড় ইবাদত। যদি আপনি এতিম, তারপর আপনার বিধবাদের দেখাশোনা করেন, মিসকিনদের দেখাশোনা করেন, তাহলে জানেন আপনার সব কি সব, সে সব হচ্ছে যে এমন রাত জেগে কিয়ামুল লাইল করার মতো যে পুরো রাতের মধ্যে কোন সময়ে ক্ষান্ত হয় না, আর এমন রোজা রোজাদারের মতো যে রোজা রেখেই যায় এবং সে ইফতার করে না, রোজা রাখার মানে একটানা রোজা রাখা। তাহলে এই সবটা কিসে পাবেন আপনি? যদি বিধবা দেখাশোনা করেন, এতিমের দেখাশোনা করেন, মিসকিনদের দেখাশোনা করেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এইসব কাজে আপনার মনোযোগ হওয়া থাকা উচিত, খোঁজ খবর নেওয়া উচিত। আর বিস্তারিত আপনারা জানেন, আদবে বহু কিছু শিখেছেন, আমি খালি সংক্ষেপে বলে যাচ্ছি যে কি করবেন। তারপর রমজানের কথা হচ্ছিল, কি বলে আপনার, কি বলে আপনার, হ্যাঁ রমজানের কথা বলছিলাম, তারাবির কথা বলেছিলাম, রমজানে তারাবির করার কথা বলেছিলাম। তারপরে চলুন বিধবার খোঁজ খবর রাখুন, জানাজায় অংশগ্রহণ করুন। জানাজায় অংশগ্রহণ করলে কি সওয়াব, এটা অবশ্যই জানাজায় সবসময় যে কাজ করে তাকে বলতে হবে। যদি মুফিজুল বলবে, মুফিজুল না পারলে মুনির বলবে। জানাজায় অংশগ্রহণ করলে সওয়াব পাওয়া যায়, সে সওয়াবটা কি? সে তো হলো যে জানাজার নামাজ পড়া, জানাজার এটা করা, ফরজে কিফায়া, ওটা আলাদা কথা, আমি আমি হুকুম জিজ্ঞেস করছি না। সওয়াব কি জানেন না? অথচ জানাজায় আপনি সবসময় নাড়াঘাটা করছেন। আমি আমি আপনাকে জিজ্ঞেস করিনি, এবার মনির বলবে। হ্যাঁ, নামাজ পড়ে জানাজায় নামাজে অংশগ্রহণ করে তাহলে একটা উহুদ পাহাড় সমান সওয়াব হবে, আর দাফন করা পর্যন্ত শরীক থাকে তাহলে তার দুটো উহুদ পাহাড় সমান সওয়াব। আল্লাহু আকবার, দেখেছেন? তাহলে এতদিন আপনি করেছেন কিছু সওয়াব পাননি, কারণ সওয়াবের নিয়ত থাকতে হবে, আপনি পড়েই গেছেন সওয়াবের লেগে, আপনি সওয়াব জানেনই না, আপনি করছেন কাজটা অথচ জানেন না আপনি কি সওয়াব আছে, তাহলে কি করে পাবেন আপনি সওয়াব, তাই না? আপনি আমার, আমি আপনি আমার কাছে কাজ করতে লাগলেন, আপনি জানেন না আপনার বেতন কত, ঠিক আছে? কত বেতন দেবো আপনাকে, কত বেতন দেবো শেষকালে আপনি নাও পেতে পারেন, তাই না? কারণ আপনি ফিক্স করেননি, আপনি কাজ করেই যাচ্ছেন যে হুজুর দেবে, হুজুর কত দেবে, বুঝতে পারছেন? সবে নিয়ত রাখতে হবে যে আমি এত সব পাবো। বেশ, তাহলে এখানে বাদশাহ পাশ করে গেল আর আসল বাদশাহ ফেল হয়ে গেল। বেশ, এবার চলুন জানাজায় অংশগ্রহণ হলো, সৎ কাজে আদেশ করুন, মন্দ কাজে বাধা দান করুন। কোন জায়গাতে দেখবেন ভালো কাজ হচ্ছে ভাই এটা করুন, ভাই এখানে অমুক কাজ হচ্ছে দান করুন, সৎ কাজের আদেশ, নামাজ পড়ুন ইত্যাদি সৎ কাজের। মন্দ কাজে বাধা যেখানে দেখবেন মন্দ কাজ হচ্ছে, হ্যাঁ সেখানে যেখানে খারাপ নোংরা কাজ হচ্ছে ইত্যাদি সেখানে আপনি বাধা দেবেন। গান বাজনা হচ্ছে বাধা দেবেন, তাস খেলছে মদ খাচ্ছে বাধা দেবেন, মদ বিক্রি হচ্ছে বাধা দেবেন। তবে হ্যাঁ তার মানে চুলকাতে গিয়ে আবার ঘা করে দেবেন না, তাই না? গান বাজনা হচ্ছে, ন্যাংটার নাচ হবে মনে করুন আপনার গ্রামে, সেখানে বাধা দিলেন কেউ শুনল না, আপনি বললেন কি এই আলু বোম তো এখন পাওয়া যাচ্ছে, এখন অহরহ পাওয়া যাচ্ছে যেখানে সেখানে, দিলেন পেট্রোল বোম একটা ছুড়ে দিলেন মজলিসের মাঝখানে, ভালো কাজ করলেন না খারাপ কাজ করলেন? আপনি কি করলেন, বাদ ভালো করতে গিয়ে বেদনা সৃষ্টি করলেন। তো এগুলো এটা উচিত না, আপনার ক্ষমতায় যেটুকু কাজ বলো, আমার ক্ষমতায় বোম মারা আছে না, আপনার ক্ষমতায় বোম মারা নেই, এরপর আপনার অবস্থাটা কি হবে যান ধরা দিয়ে দেখুন একবার, তাই না? তো যাই হোক, এরকম উদ্দেশ্য না, আপনি মানুষ খুন করবেন, মানুষের চরিত্র সংশোধন করতে গিয়ে মানুষটাকেই খুন করে দেবেন, মাথার ব্যথা ভালো করতে গিয়ে মাথাটাকেই কেটে ফেলে দেবেন, আঙুলের যদি যন্ত্রণা হয় আঙুলটাকে কেটে, এটা কোনো কাজ হলো? এ কি কোন উপকার করলেন আপনি? এরকম না, মন্দ কাজে বাধা দিতে হবে, যেন মন্দ কাজটাই রহিত হয়। ভালো না হয় যদি, না হয় তো আপনার দায়িত্ব নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদার আমিন কুম মুনকারান ফালি গায়িরহু বিয়াদে ফাইল লাম ইস্তাতিফ হাবে লিসানহু, আপনার জিভ আছে শুনবে না হুজুর, শুনবে না তো শুনবে না, তো আপনার দায়িত্ব শেষ। কে বলেছে আপনাকে জোর করে শোনাতে হবে? আপনার কে দায়িত্ব দিয়েছে? ক্ষমতা যদি না থাকে তাহলে আপনি অন্তর দিয়ে ঘৃণা করুন, সেখানে আপনি যাবেন না, ঠিক কিনা? আমাদের আমাদের গ্রামে একবার গান বাজনা এলো, এটা আমাদের সত্যপীরের গান বলে, আমার কোথায় একবার বলেছেন আপনাদেরকে সত্যপীরের গান বলে। তো আমরা এশার নামাজ পড়ে মুসল্লিরা পরামর্শ করলাম যে এখানে গান হবে, দক্ষিণ পাড়াতে গান বাজনা হবে, এটা আমরা হতে দেবো না, এটা ঠিক না, এটা অন্যায়, গ্রামের একটা বদনাম এই সেই, ঠিক আছে এটা শরীয়তে জায়েজ না, এই সব যাবো সে বেরিয়ে পড়ল। যেই পাড়ার ঢোকার আগেই ওখান থেকে সব যুবকরা, ওই পার্টির যুবকরা আয় দেখি, সে মুখ খারাপ করে, সে খ্রিস্টিতে এখন মাইকে করা যাবে না, মসজিদে করা যাবে না, আয় দেখি তোরা তোদের কত বড় শক্তি হয়েছে, কত রক্ত হয়েছে দেখি, বাস খালাস, আমরা লেজ গুটিয়ে পালিয়ে না। পরে শোনা গেল যে আমাদেরই মধ্যে কিছু লোক সেখানে গিয়ে বসে গান শুনেছে, বুঝতে পারছেন? হয় মোনাফেক আর না হয় তার কি অন্তর দ্বারা ঘৃণা হলো? অন্তর দ্বারা যদি ঘৃণা করতো কমসে কম শেষ পর্যায়ে যেটা দুর্বলতম ইমানের পরিচয় তাহলে ওখানে গিয়ে বসত না। তাহলে অন্তর দিয়ে যদি ঘৃণাও না করে তাহলে জানতে হবে তার বুকে ইমান বলতেই নেই। এই জন্য এরও একটা সিস্টেম আছে যে কিছু হলেই যে দে শুট করে দে, দে মেরে দে, দে এক থাপ্পড় মেরে দো না, এগুলো ঠিক না। আপনার যেটা যার যেমন ওজন তাকে সেই রকমই দেওয়া উচিত, তার বেশি আপনি দেবেন না। এই যেমন ধরুন বলে হুজুর ময়লা ছাড়াতে হলে হাতুড়ির দরকার হয়, অনেক সময় দেখবেন ময়লা হাতুড়ি ছাড়া ছাড়ে না, ঠিক আছে লোহার ওপরে যদি ময়লা হয় জং হয় তো হাতুড়ি দিয়ে ঠুক ঠুক ঠুক ঠুক করে ছাড়ালে পর ছেড়ে যায়, কখনো জোরেও আঘাত করতে হয়, কিন্তু এই কাঁচের উপরে যদি ময়লা থাকে আর এই ময়লাটা যদি কাঁচ থেকে ছাড়াতে যান তো হাতুড়ির বাড়ি মানলে হবে? তাহলে তো আপনি কাঁচটাকেই দরজাটাকে ভেঙে নষ্ট করে দেবেন, কাঁচের উপরে ময়লা আপনি হাতুড়ি দিকে ছাড়াবেন? তো এই সবসময় মার কাট, যখন যেটা প্রয়োজন, যেখানে কাঁচের ময়লা সাফ করতে গেলে যা প্রয়োজন সেটা আপনি ব্যবহার করবেন, আপনি যে লিকুইড কি পাওয়া যায় সব ওইসব দিয়ে কিংবা সাবান দিয়ে, আপনি সাবানের জায়গায় আপনি ওই যে অ্যাসিডের জায়গায় যদি হাতুড়ি মারেন, তো এগুলো হচ্ছে হিকমতের অভাব, এগুলো হচ্ছে হিকমতের অভাব। আর হিকমত যদি আপনার না থাকে তাহলে এই রকমই আপনি করবেন যে আপনি লাভ করতে গিয়ে ক্ষতি করে বসবেন। বিপদবান গোষ্ঠীর মাঝে সন্ধি স্থাপন করুন, দেখবেন যে হাফেজ সাহেব আর মলি সাহেবের মধ্যে চলছে, তো অনেকে আছে যে আরো লাগিয়ে দেয়, আরো বাড়িয়ে দেয়। আর আপনি করবেন কি, দুজনের মাঝে কি করবেন, মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, মানে এর জন্য মিথ্যা বলাও জায়েজ, এর জন্য আপনি মিথ্যাও বলতে পারেন। জুলুম থেকে বিরত রেখে জালেমের ও জুলুম প্রতিহত করে মজলুমের সহযোগিতা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উনসুর আখাকা জালিমান আও মাজলুমান, তুমি তোমার জালেম অথবা মাজলুম দুজনেরই সহযোগিতা করো। জালেমে কি করে সহযোগিতা করবেন, জুলুমে না, জুলুম থামাতে গিয়ে জালেমকে সাহায্য করো, তাতে যাতে করে তার পাপ না হয়। আর মাজলুমের সাহায্য মানে জুলুম থেকে তাকে বাধা দিতে হবে, তার সহযোগিতা করতে হবে। নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তা পছন্দ করুন, বুঝতে পারলেন? নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করুন। এখানে এখানে আমার আপনার পেপসি আছে, পেপসি রাখা আছে, কিংবা জুস বিতরণ হচ্ছে, একটা মনে করুন আঙ্গুরের জুস আর একটা হচ্ছে ম্যাঙ্গো জুস। আঙ্গুরের জুস কে পছন্দ করেন? আপনি পেলেন আঙ্গুরের জুস অথবা ম্যাঙ্গো জুস। আঙ্গুরের জুস পেলেন, না না না মিটে নেবো না, ম্যাঙ্গো জুস নেব। তো সবাই ম্যাঙ্গো জুস চায়, তাই না? কিন্তু আপনি যেটা পছন্দ নিজের জন্য করছেন সেটা অপরের জন্য পছন্দ করাটাই হচ্ছে সঠিক ইসলামের পরিচয়। পূর্ণ মুমিনের পরিচয় হল যে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন অপরের জন্য সেটা পছন্দ। অবশ্য সম্মানী ব্যক্তি হলে, যেমন আমাদের হুজুরের জন্য আপনারা ভালো ভালো গোশত তুলে দেন, হ্যাঁ এটা তো আলাদা কথা, সম্মানের ব্যাপার। কিন্তু সাধারণত উচিত হবে যে আপনি নিজের জন্য যা পছন্দ করেন অপরের জন্য তাই পছন্দ করবেন। আপনি নিজে নিশ্চয়ই চান না যে আপনি যখন একটা গাড়ি কিনতে যাবেন আপনি তাতে ধোকা বা ঠকে যাবেন, এটা কি চান? তাহলে আপনি কি করে চান যে আপনি যখন গাড়িটা বিক্রি করছেন আপনি জানেন যে গাড়িটার ভিতরে এই এই এই এই সমস্যা আছে, অথচ আপনি গোপন করে দিলেন চালিয়ে? তাহলে আপনি নিজের জন্য যা পছন্দ করলে অপরের জন্য পছন্দ করা হলো? হলো না। এইভাবে উদাহরণ আপনাকে বলতে হবে না। এখনই আমরা মুনির ভাই ছিল অফিসে, একজন প্রশ্ন করেছিল, তাহলে যদি আমি মনে করুন আমি একটা লেবাস করলাম, সে লেবাসটা পুরনো হয়ে গেছে আমি ফেলে দেবো, তা কোনো গরিবকে দেওয়া যাবে না? যাবে না। যেমন সৌদিরে দেখেছেন ওই গোশত অনেক পুরনো হয়ে গেলে গরিবদেরকে দিয়ে দেয়, তারপরে ফল টলগুলো বেশি দিনের হয়ে গেলে তারা এই অমং নিয়ে যায় মিসকিনদেরকে দেয়, তাই না? তো এগুলো কি তাহলে দেওয়া যাবে না? এগুলো দেওয়া যাবে, কারণ আপনার প্রয়োজনে আপনি ফেলেই দেবেন, আর সেটা দিয়ে যদি কেউ উপকৃত হয় আপনি তাকে দেবেন না কেন? তবে হ্যাঁ, যখন আপনি দান করবেন, যখন দানের আপনার ভালো মন্দ সবই আছে, তো সে দান করার সময়ে, যেমন ধানের উদাহরণ নেন, ধান ঝাড়াই মাড়াই করছেন সে সময় আপনি দান করবেন, তো ধানেরও বহু প্রকার আছে, তাই না? ভালো ভালো ধানগুলো যেগুলো রাসের বেশ রাসের মানে ধানের ধান ধান রাশির আগে যেগুলো থাকে কাছের দিকে সেগুলো খুব ভালো ভালো ধান, সেগুলো আপনি আপনার ওটা কি বলে গোলাতে তুলে রাখলেন, ওই লাস্টের দিকে ধানগুলো ওগুলো সাধারণত কি হয়, হ্যাঁ সেইগুলো হুজুর এলে দিলেন, মাদ্রাসায় দিলেন, হ্যাঁ একে দিলেন ওকে দিলেন। এই দেখেন, এখানে দানের ব্যাপারে আপনি নিজে যা পছন্দ করেন সেটা করলেন না, কাকে দিলেন? গরিব মিসকিনকে কোনটা দিলেন? খারাপটা দিলেন। এখানে আপনার জন্য প্রচার, এই জন্য পরিষ্কার ভাবে কোরআনে নিষেধ আছে, তাই না হবে স্যার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়িবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, তারপর ওয়ালা তায়াম্মামুল খাবীসা মিনহু তুনফিকুনা ওয়া লাসতুম বিআখিযিহি ইল্লা আন তুগমিদু ফীহি, আর তুমি ইচ্ছা করে খারাপ জিনিসটা গরিবদেরকে দেবে, যেটা তোমাকে দিলে তুমি চোখ বন্ধ করা ছাড়া নীতি গ্রহণ করবে না, না জেনে তুমি করবে, তাই না? কিন্তু তোমাকে যদি দেওয়া হয় খারাপ জিনিস তুমি গ্রহণ করবে? তুমি করবে না, তুমি পরকে দেবে, এটা ব্যাপার আলাদা। আর ওটার ব্যাপার আলাদা, যেহেতু পুরনো হয়ে গেছে ফলগুলো নষ্ট হয়ে যাবে আর আমরাও খাবো না, তো নষ্ট হয়ে যাবে, যদি কেউ খায় তো খাক, এটা আলাদা কথা। অতএব এগুলো নষ্ট না করে দিয়ে দেওয়াই উচিত, নয় যে ফেলে দেবো কাপড় ফেলে দেবো না, তা না। অতএব ইনশাআল্লাহ এতেও সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ। ব্যাস, এরপরে চলুন অপরের ত্রুটি গোপন করুন, অপরের ত্রুটি গোপন করুন। একটু আগে শুনলেন যে খারাপ কাজ দেখলে কি করুন? বাধা দিন, কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আর এখনই আবার বলছেন হুজুর কেউ কোন খারাপ কোন দোষ দেখলে দোষকে গোপন করুন, দুটো দুরকম হল না? দুরকম হয়ে গেল না? দোষ গোপন করা কখন হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করবে আল্লাহ তাআলা তার দিনে তার দুনিয়া ও আখেরাতে, যে ব্যক্তি কোন মুসলিমের দোষ গোপন করবে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখেরাতে দোষ গোপন করবে। তাহলে দুটোর মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে, কিরকম দোষ গোপন করবেন? মনে করুন যে আপনি জানেন যে লোকটা খারাপ, এই লোকটা চর্চা করবেন না, গিবত করে বেড়াবেন না, ওটাকে এই দেখো এই ও চুরি করে, ও ব্যবচার করে, না না না, দোষ ঢেকে রাখা দরকার। ঠিক আছে, কোন একটা ভুল করে ফেলেছে কখনো, সেই দোষটা আপনি উস্কিয়ে দেবেন না। বাসার আমি ওখানে অমুক লোকের বাড়ির সাথে সম্পর্ক করতে চাচ্ছি, মেয়েটা কেমন হবে? আপনি জানেন বর্তমানে মেয়েটা ভালো হয়ে গেছে, কিন্তু আগে একটা দোষ ছিল। আরে না না না না, ও করে নেবেন না, ও ঢাকাতে এই করেছিল না, ওইটা আপনি গোপন করেন। এটা গোপন করলে, কারণ বর্তমানে সে ভালো, আর যদি এমন হয় যে জানেন মেয়েটা ঢাকাতে এখনো পর্যন্ত ব্যবসা আছে, আর একটা ভালো লোক সম্পর্ক করার জন্য আপনাকে জিজ্ঞেস করছে, তখন আপনি কি বলবেন? তখন কি গোপন করবেন? না, কারণ তখন গোপন করলে আপনার পরামর্শ দেয় খেয়ানাত হবে। খুব কঠিন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো, কখন কি করতে হবে বোঝা, মানে বোঝা এবং সেটা প্রয়োগ করা বড় কঠিন। সুতরাং দোষ ঢাকবেন ওইভাবে যে যাক ওটা হয়ে গেছে, হয়ে গেছে, একটা দোষ ছিল সেটা মাপ এ হয়ে গেছে, তাতে এখন তো সমস্যা নেই, এখন আপনি দোষটা গোপন করে হয়ে যাক বিয়েটা। আর বর্তমানে চলছে, আরে বাপরে, সাংঘাতিক একদম, মানে নাম্বার ওয়ান। আর এই সময় যদি ভালো লোকটার সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে তো সুটকিকা বেগুন হবে নাকি এর উল্টা হয়ে যাবে। সুটকিকা বেগুন হলে তো কোনো ব্যাপারই নেই, যে ও ব্যভিচারী নিয়ে আর এও ব্যভিচারী, তাহলে তো কোনো সমস্যাই নেই, যা বাবা আপনার যেমন তরকারি তেমন হলুদ, সমস্যা নেই। কিন্তু মুশকিল হচ্ছে যদি ভালো লোকের সঙ্গে খারাপ লোকের সম্পর্ক হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার দোষ গোপন করা উচিত নয়, তখন বলে দেওয়া উচিত। বেশ, অপরকে ক্ষমা প্রদর্শন করুন, আপনার প্রতি কেউ অন্যায় করেছে, অন্যায় করলে আপনি ক্ষমা প্রদর্শন করুন। যদি আপনার মানে কোন মানে মররেসকে, আপনার বাড়ির লোককে কে খুন করেছে, তো আপনি কয় রকম ব্যবস্থা নিতে পারেন? খুনের বদলে আপনি খুন চাইতে পারেন, না হয় খুনের বদলে আপনি রক্তপণ নিতে পারেন, আর না হয় আপনি তাকে মাফ করে দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। কোনটা সব থেকে ভালো বলার অপেক্ষায় রাখে না, ক্ষমা করে দেওয়া ভালো। আপনি যদি ক্ষমা করতে পারেন তো আল্লাহর কাছে সব আছে, আর ক্ষমা না করলেও কি আপনার গোনা হবে? না, যেহেতু আপনার এখতিয়ার আছে। সুতরাং আপনি যদি মানুষকে ক্ষমা করেন, বিশেষ করে যারা আপনার আশেপাশে, যারা আপনার লাখর চাকর বাকর ভিত্ত, আপনার কাজের লোক, তারা অনেক ভুল করতে পারে, সেই ক্ষেত্রে তাকে কতবার ক্ষমা করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করব? হ্যাঁ, কতবার? আমি আমার খাদেমকে কতবার ক্ষমা করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার বললেন? সাবঈনা মাররা। কিন্তু আপনি সাবঈনা মাররা শুনলেও আপনার মনে থাকে না, এটাই হচ্ছে মুশকিল। কতবার বললাম? সত্তর বার। সত্তর বার তুমি তোমার চাকরকে ক্ষমা করো, তোমার খাদেমকে ক্ষমা করো। আল্লাহ মুস্তাহ। বড়দের সম্মান করুন, বড়দের, আপনার বয়োজ্যেষ্ঠ, আপনার জ্ঞানে বড়, তো সেই ক্ষেত্রে আপনি বড়দের সম্মান করুন, বড়দের সাথে অসম্মানী কথা বলবেন না, অশ্রদ্ধামূলক কথা বলবেন না। একজন আলেম ভুল করতেই পারে, কিন্তু তার পেছনে আরে ও আলেম নাকি হচ্ছে গাধা, ওরে ও আলেম নাকি ও তো বলদ, এইভাবে অসম্মান করবেন না, বরং ভুল হতে পারে, তো সেই ভুলে সম্মানের সাথে আপনি তার খণ্ডন করবেন। আলেমদের শ্রদ্ধা করতে শিখুন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালা ইউয়াক্কির কাবীরানা, তার মানে আমাদের ছোটকে যে স্নেহ করে না এবং বড়কে শ্রদ্ধা করে না, সে আমাদের দলভুক্ত নয়। দৈনিক কিছু কিছু করে কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করুন, কারণ এটা তো ইলম, তালাবুল ইলমে ফরিদ, তাই না? এটা একটা ফরজ। অতএব কিছু কিছু করে জ্ঞান অর্জন করুন, হয় পড়ুন না হয় শুনুন, সহি দলিল ভিত্তিক আকিদা, ফারায়েজ, হারাম হালাল শিখুন। এবার কি নিয়মে শিখবেন? আগে প্রথমেই ফজিলত শিখবেন, প্রথমেই আপনি না এসব না, আগে প্রথমে কি শিখুন? যেটা প্রথম ফরজ সেটা ফরজগুলো শিখুন, হালাল হারাম শিখুন, আকিদা শিখুন, তারপরে আস্তে আস্তে অন্য কিছু, বিদাত থেকে সুদূরে থাকুন, ইসলামী ক্যাসেট শুনুন, ইসলামী বই পড়ুন, হিকমতের সাথে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করুন, বিপদ ও কষ্টের সময় ধৈর্য ধারণ করুন, প্রত্যেক কষ্টে সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য ভিক্ষা করুন, বিশ্বজাহানে মুসলিমদের জন্য দোয়া করুন, জিহাদের সামর্থ্য থাকলে আল্লাহর রাস্তায় জিহাদ করুন, যদি সঠিক জিহাদ হয়ে থাকে, না হয় সন্ত্রাস করে বেড়াবেন না, সন্ত্রাসী হবেন না। এটা জিহাদ নয়, অনেকে সন্ত্রাসকে জিহাদ মনে করছে, আপনি নিশ্চয়ই এটাতে যাবেন না। সর্বদা আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহর মন আল্লাহর সাথে সংযুক্ত রাখুন, আর আল্লাহ আপনার মন আল্লাহর সঙ্গে সংযুক্ত রাখুন। আপনার হৃদয় মজলিসের সাথে বা মসজিদের সাথে, আপনার হৃদয়কে মসজিদের সাথে লটকে রাখুন। সংসারে কাজ থাকলে কাজ করুন, পিতামাতা ও স্ত্রীর কাজে সহযোগিতা করুন, কাজের ফাঁকে ফাঁকে আল্লাহকে স্মরণ করুন, আজান হলে আবার মসজিদে চলে আসুন। পিতামাতার হক আদায় করুন, আদায় করুন স্ত্রী সন্তানের হক। আত্মীয় স্বজন প্রতিবেশী ও সাক্ষাৎকারীর হক ও ভুলে গিয়ে নিজনে আল্লাহর ইবাদতে মগ্ন হবেন না, যেহেতু সেগুলিও তুলনামূলক ইবাদত, বড় ইবাদত। অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় মুক্তির স্বাদ লাভ করতে হবে আপনাকে। কোনো কিছুতে অবজ্ঞা অতিরঞ্জন প্রদর্শন করবেন না, খরচে কার্পণ্য অপচয় করবেন না, ব্যবহারে সুন্দর চরিত্র প্রকাশ পাবে আপনার দৈনন্দিন জীবনে। এবারে চলুন আপনি কিছু গুনাহের কথা শুনুন, আশা করি অনেক লম্বা হবে, আজকাল বলবো না, কিছু গুনাহ যেগুলো আমাদের বর্জন করা দরকার দৈনিক, সে কথা আবার ইনশাআল্লাহ আগামী দর্শে বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেটুকু আমরা শুনলাম সেটুকু যেন মানতে পারি, মনে রাখতে পারি। মনে না রাখলে যদি সাবিন মাররা বলা হচ্ছে, আর যদি মাররা ওয়াহেদা মনে না রাখেন তাহলে মাফি ফায়দা, বুঝতে পারছেন? চেষ্টা করবেন প্রত্যেক দিন, মাসে কেন, প্রত্যেক দিন আপনি কতবার ক্ষমা করবেন, তো বলা হয়েছে 70 বার। তার মানে হচ্ছে আপনার দরকার হলে আপনি সেরকম লোক রাখবেন না, যে লোক 70 বার ভুল করে তাকে আপনি রাখবেন কেন? কিন্তু যদি কেউ 70 বার ভুল করে, এটা বলা হয়েছে আপনার এর জন্য আর কি, ক্ষমা করতে হবে তাকে, মুক্ত হয়। 70 বার ভুল করলেও তাকে ক্ষমা করে দেবে, কারণ তাদেরই ভুল বেশি হয়ে থাকে। আর এই এই এই চাকরদের ভুলকে ক্ষমা করতে পারে না, বিশেষ করে বাবুরা, যারা উচ্চ পর্যায়ের বাবু, শহরের বাবু, তারা পাড়াগ্রাম থেকে ওই পাড়াগ্রামের ভূতগুলোকে ধরে নিয়ে গিয়ে ঘরে কাজে লাগায়। দেখবেন নাবালিকা মেয়ে, নাবালক ছেলে, তাদেরকে ঘরের কাজে লাগায়, এটা কর সেটা কর, বিবি একরকম বলে। কিন্তু দুজনে চাকরি করে, বিবিও চাকরি করে আর স্বামীও, মেয়েও চাকরি করে। এবার কোন ত্রুটি হয়ে গেল, হয়তো ছোট ছেলে কোথাও খেলা করতে লেগে গেল, বা হয়তো হাত থেকে গ্লাস পড়ে ভেঙে গেল, কাপ পড়ে ভেঙে গেল, কি কোন ত্রুটি হয়েছে, সেই ক্ষেত্রে তাকে শাস্তি দেওয়া হয়, তাকে মারধর করা হয়। এবং সিগারেটের ছেঁকা, সেরা সিগারেট পিনেওয়ালা বাবু সিগারেটের ছাঁকা দিয়ে তাকে কষ্ট দেয়। এভাবে আপনি কত কষ্ট, আপনি অবশ্য আমাদের দেশের কথা, এদেশেও আপনারা দেখেছেন যারা আমাদের দেশের বাইরে থেকে কাজ করতে আসছে, তারা কত রকম অভিযোগ করছে, তো স্বাভাবিক, সব মানুষ সমান হয় না, বহু রকম কষ্ট দিয়ে থাকে, কিন্তু প্রত্যেক কষ্টের পিছনে কষ্ট আছে, যে কষ্ট দিচ্ছে তাকে আল্লাহ কষ্ট দেবেন যদি না ক্ষমা করে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।